السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما جاء دربان درس آج كي بشوي بستوه لو وي پاپ نيه پاپر پرباب نيه بہو بشوي امرا پاپر پرباب دیکھی چھ آج كي دیکھ بہو جاتیر وي كي پاپر پرباب امرا مسلم جاتی امرا ويكو بدو بھابے باس کرو একতার সাথে বাস করব, আমাদের মধ্যে ছিন্নতা থাকবে না। কিন্তু সেটা কি হয়েছে? সেটা হয়নি। ইসলামের স্বর্ণ যুগ থেকেই বিচ্ছিন্নতা এবং পৃথক পৃথক নিজেদের মত, নিজেদের দল, নিজেদের মজাব গড়ে চলে আসছে। আর এটা এই মতভেদ স্বাভাবিক না অস্বাভাবিক? এটা হচ্ছে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। মানুষ স্বাভাবিক সামাজিক সমাজবদ্ধ ভাবে বসবাস করতে ভালোবাসে। কোন মানুষই জীবনে স্বয়ংসম্পূর্ণ নয়, সকলে এক অপরকে নিয়ে কি হয়, পরিপূর্ণ হয়। তবে সকলের প্রকৃতি এক নয়, এক নয় পছন্দ চাহিদা, তাই মতভেদ থাকবেই। আল্লাহ তাআলা চাইলে আল্লাহ জানান নাসা উম্মাতান ওয়াহিদা, আল্লাহ চাইলে সমস্ত মানুষ কি হতো, এক জাতিভুক্ত হতো, এক জাতিভুক্ত হতো, সবাই মুসলমান। কিন্তু আল্লাহ সেটা চাননি। আল্লাহ কি চাইলেন? মানুষকে পরীক্ষা করব। এইভাবে মোমেন কাফের, তারপর মোমেনদের বিভিন্ন ভাগ ইত্যাদি ইত্যাদি, এইভাবে ভাগ চলে আসছে, মতভেদ চলে আসছে। আল্লাহ তাআলা চাইলেন না। আল্লাহ তাআলা চাইলেন কাকে? বিশেষ বিশেষ লোককে, যাদের প্রতি রহমত করবেন, যাদের প্রতি করুণা করবেন, তাদেরকে হিদায়ত করলেন। কেন? এটা বললাম যে মানুষকে যাতে তিনি পরীক্ষা করেন, তবুও তিনি নবী ও কিতাবের মাধ্যমে মানুষকে এক হতে বলেছেন। তিনি কিন্তু দেখেন, সেদিনে কি বলেছিলাম, যে শারী ইরাদা কওমিয়া আর ইরাদা শারঈয়া। ইরাদা কওমিতে তিনি চেয়েছেন যে মানুষ বিভক্ত থাকুক, তাই না? কিন্তু ইরাদা শারঈয়াতে কি চেয়েছেন? মানুষ মুসলমানরা এক হয়ে থাকুক, এটা হচ্ছে শারঈয়া। কিন্তু মুসলমানরাও দলে দলে বিভক্ত হবে, তাই না? হাদিসে আছে না, দলে দলে বিভক্ত। এই কথা আল্লাহ জানেন, তবুও বলছেন যে তোমরা কি হও, একতাবদ্ধ হও। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাবুদুন। এই উম্মত হচ্ছে এক, এই জাতি হচ্ছে এক জাতি, আর আমি তোমাদের প্রতিপালক, অতএব তোমরা আমার উপাসনা করো। সূরা আম্বিয়া 92 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা মুমিনুন 52 নম্বর আয়াতে বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। নিশ্চয়ই তোমাদের এই জাতি একই জাতি এবং আমি তোমাদের প্রতিপালক, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। কিন্তু না, মানুষ বিভক্ত হলো আস্তিকে ও নাস্তিকে। প্রথমে বিভক্ত হলো কিসে? আস্তিকে আর নাস্তিকে। আস্তিক কাকে বলে? যারা বলে আল্লাহ বলে কেউ আছে, আর নাস্তিক মানে এসব কিছু নেই। তারপরে আবার আস্তিক এলো, তারা আবার বিভাগ, নানা রকম বিভাগ, অনেক বিশ্বাসীতে অবিশ্বাসীতে, অবিশ্বাসীরাও দলে দলে ভাগ হতে লাগলো। ইহুদি 71 দলে ভাগ হলো, আর খ্রিস্টানরা 72 দলে ভাগ হলো। মুশরিকরাও এভাবে দলে দলে বিভক্ত আছে, মুশরিকরাও নানা দলে বিভক্ত আছে। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, তাই না? তাদের নিজেদের ধর্ম তারা নিজেরা ভাগ করে নিয়েছে, খান খান ভেঙে, জাতি ভেঙে খান খান টুকরো টুকরো হয়ে গেছে। মুসলিম জাতির উচিত ছিল না দলে দলে বিভক্ত হওয়া, বা মুসলিম জাতির উচিত ছিল না দলে দলে বিভক্ত হওয়া। সৃষ্টিকর্তা সে জাতিকে বিশেষভাবে সতর্ক করে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহর রশি ধর্ম বা কোরআনকে কি করো, একতাবদ্ধ হয়ে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন যে তোমরা আপোষে বিচ্ছিন্ন হয়ে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আলে ইমরান 105 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা তাদের মতো হয়েও না যারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন আসার পর বিভিন্ন দলে বিভক্ত হয়েছে ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে, তাদের জন্য রয়েছে মহা শাস্তি। সূরা আলে ইমরান বললাম 105 নম্বর আয়াত। অন্য এক জায়গায় আল্লাহ বলছেন সূরা শুরা 13 নম্বর আয়াতে, شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ কবর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহ আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। তিনি তোমাদের জন্য নির্ধারিত করেছেন ধর্ম যা নির্দেশ দিয়েছিলেন নূহকে এবং যা আমি প্রত্যাদেশ করেছি তোমাকে এবং যা নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম মুসা ও ঈসাকে এই বলে যে তোমরা ধর্মকে প্রতিষ্ঠিত করো আর ওতে তোমরা মতভেদ করো না। তুমি অংশীবাদীদেরকে মুশরিকদেরকে যার প্রতি আহ্বান করছো তা তাদের নিকট দুর্বহ মনে হয়, সেটা কষ্ট হবে। তারা যাকে আছে তাদেরকে আহ্বান যদি করা ইসলামের দিকে এসেও কষ্ট হবে না হবে না বলি বাবারি, আর পারলে তো শেষই করে দেবে আপনাকে। আল্লাহ যাকে ইচ্ছা ধর্মের প্রতি আকৃষ্ট করেন এবং সে যে তার অভিমুখী হয় তাকে ধর্মের দিকে পরিচালিত করেন, আল্লাহ যাকে চাইবেন সে না হেদায়েত পাবে। সুতরাং আমরা মানুষকে আহ্বান করব কিন্তু তাতে কি করব, দলাদলি করব না। এই নির্দেশ কোরআন থেকে আমরা বুঝতে পারছি আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া আল্লাস্তা মিনহুম ফী শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। অবশ্যই যারা ধর্ম সম্বন্ধে দীন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোনো কাজের দায়িত্ব তোমার নেই, তাদের বিষয়ে আল্লাহর এখতিয়ারভুক্ত, আল্লাহ বিচার করবেন এদের, তিনিই তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদেরকে অবহিত করবেন। সূরা আনআম 159 নম্বর আয়াত। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। দেখেন মুশরিকদের দল, মুশরিকদের দলে দলে বিভক্ত হওয়ার দলিল কোরআনের এখান থেকে সূরা রুম 31-32 নম্বর আয়াতে, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান কুল্লু হিযবিন বিমা লাদাইহিম ফারিহুন। তোমরা বিশুদ্ধ চিত্তে তার অভিমুখী হও, তাকে ভয় করো, যথাযথভাবে নামাজ পড়ো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। যারা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না যারা ধর্ম সম্বন্ধে নানা মত সৃষ্টি করেছে, কারা মুশরিকরা, মুশরিকরাও কিন্তু কম না, তারা ইসলাম মানতে এবং নিজেদের মধ্যেই নানা রকম ধর্ম বানিয়ে তারা নিজে নিজের মত সৃষ্টি করেছে আর পথ সৃষ্টি করেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত। সবাই বলে লাইলা আমার, কিন্তু লাইলা কাউকে চেনে না, সবাই বলে আমার ঘোলটা টক নয়, নিজের ঘোলটা টক কেউ বলে না, সবাই ভাবে, প্রত্যেক মজাবের লোক বলে যে আমার মজাব বারহাত, প্রত্যেক ফেরকা বলে আমার ফেরকা হচ্ছে বারহাত, বাকি সবারই হচ্ছে ভুল। কিন্তু আসল কে সেটা কোরআন ও হাদিসের নিকষে, কোরআন ও হাদিসের নিক্তিতে বোঝা যাবে যে হ্যাঁ কে হক আর কে বাতিল। না উম্মাহ সে সকল নির্দেশ পালন করতে ব্যর্থ হলো, এই সমস্ত নির্দেশকে উপেক্ষা করলো, মানুষের প্রকৃতি অনুসারে শুরু হলো মতানৈক্য এবং দলাদলি, যে দলাদলি করতে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন। 73 দলে ভাগ হলো, ইহুদি হলো কত দলে, 71 দলে, আর খ্রিস্টান হলো 72 দলে, আর মুসলিম উম্মাহ হলো 73 দলে বিভক্ত। আর এ হলো সেই মুসলিম উম্মাহ যাদের মধ্যে এত দেখছেন যুদ্ধ বিগ্রহ এদের মধ্যে লেগে আছে না নেই, মতভেদের কারণে কত যুদ্ধ বিগ্রহ চলছে, কত ক্ষয়ক্ষতি হচ্ছে। আল্লাহ তাআলার ওয়াদা ছিল যে বাইরের বিজাতি এসে মুসলিমদেরকে ধ্বংস করতে পারবে না, কিন্তু তারা আপোষে লড়ে ধ্বংস হবে, আপোষে ধ্বংস হবে। আল্লাহ তাআলা এটা চেয়েছেন, আল্লাহ নবী দোয়া করেছেন যে আপোষে ধ্বংস না হয়, আল্লাহ না এটা হবে না, বাইরের লোক ধ্বংস করতে পারবে না, সারা পৃথিবীর লোক যদি এক হয় যে মুসলিম উম্মাহকে নিশ্চিহ্ন করে দেবো ক্ষমতা নেই, কিন্তু এরা আপোষে লড়ে আপোষে তারা বিভিন্ন দল মত সৃষ্টি করে তারা আপোষের মরবে নেতৃত্ব লোভের কারণে। দল সৃষ্টি হয় কি করে জানেন, একটা দল আছে এক অকৃতবদ্ধভাবে বাস করছে, হঠাৎ করে দেখা গেল সেই দল থেকে উপদল তৈরি হচ্ছে, বিভক্ত হচ্ছে, বিচ্ছিন্নতা আসছে, কোত্থেকে জানেন কি জন্য, নেতৃত্ব লোভের কারণে। তার মানে আমাকে নেতা বানাচ্ছে না, সুবিধা হচ্ছে না, তাহলে নেতা হতে গেলে এত বড় হত্যাকর্তা বড় নেতা আছে এখানে তো নেতা হওয়ার সুবিধা নাই, চল নতুন দল বানা নেতা হ, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে নেতৃত্ব অমান্য করার কারণে, আপনি নেতা আছেন আমি মানব না, আমি নিজেকে যোগ্য বেশি মনে করি, ওই একই কথা ঘুরে ফিরে, নেতৃত্ব মানলাম না তখন আমাকে নেতা হওয়ার জন্য আর নতুন দল বানাতে হলো। কোন ব্যক্তি বিশেষের ব্যাপারে অতিরঞ্জন ও বাড়াবাড়ি করার ফলে আপনি দেখবেন দল সৃষ্টি হচ্ছে। কোন ব্যক্তি বিশেষে আপনি একজনকে মানছেন, ওরা একজনকে মানছে, আপনি একজন বিশেষকে অতিরঞ্জিত করছেন, অতিরঞ্জন করছেন, তাকে আপনি বেশি বাড়াবাড়ি করছেন। চার খলিফার মধ্যে আপনি কাকে পছন্দ করেন বেশি? আমরা সবাইকে পছন্দ করি সমান ভাবে, তাই না? তবে হ্যাঁ, একে অপরের পার্থক্য আছে। আবু বাকার আগে, তারপরে উমার, তারপরে ওসমান, তারপরে আলী। এখন যদি একদল এসে আলীর প্রতি অতিরঞ্জন করে, এসে বলে আলী হচ্ছে এরা, হলো না, তাহলে একটা দল হয়ে গেল। তাহলে দল হয়ে গেল কি দল? এই শিয়া, এই খাওয়ারেজ, কত দল তখনই বেরিয়েছে সেই স্বর্ণ যুগে, শাহাবাদের যুগে এই দলগুলো বের হয়ে গেছে। আর দল কিসে হয়? আপন খেয়াল খুশির অনুসরণ করার কারণে নানা ফিরকা ও দল সৃষ্টি হয়েছে। খেয়াল খুশি, আমি একটা বানালাম, আমি একটা মতভেদ আছে। এই যে কাদিয়ানি একটা ফিরকা, কাদিয়ানি ফিরকাটা কি করে হলো? এর বাস হয়ে গেল, বলা হলো যে নবুয়াত শেষ, নবী আর আসবে না। তো বলছে না, নবুয়াত শেষ হয়নি, মোহাম্মদ নবী আছে, ঠিক আছে, মোহাম্মদ নবী আছেন, পরেও নবী আসবে। দিয়ে তার মানে কি, যদি এটা না বলি তাহলে আমি নিজে নবী বলে দাবি করতে পারবো না। দিয়ে নবী দাবি করে খেয়াল খুশি মত এবং দল তৈরি করে এখনো পর্যন্ত আউযুবিল্লাহ। আর মুশকিল হচ্ছে যে লোকও আছে মান্যওয়ালা, মান্যওয়ালা লোকও আছে। পরিবেশে যখন একটা দল তৈরি হয়ে যায়, সেই দলটাকে মান্যওয়ালা লোক, এমনিতে আপনি দেখবেন যখন যে পার্টি জিতে সেই পার্টির দিকে লোক হুড়হুড় করে যায়, তার এখন চলবে কয়েক বছর। আবার কোন কারণে যখন সেই পার্টি ভেঙে গেল, একটা পার্টি এলো, তখন দেখবেন ধীরে ধীরে সমস্ত মানুষ আবার সেই পার্টির মধ্যে যায়। মানুষ তিন প্রকার, যেটা মানে বারবার বলি, মানুষ হচ্ছে তিন প্রকার। এক প্রকার মানুষ হচ্ছে যে আপনার আপন, সে কোনোদিন পর হবে না। দ্বিতীয় প্রকার মানুষ হচ্ছে যে আপনার শত্রু, সে কোনোদিন আপন হবে না। কিন্তু মাঝখানে কিছু লোক আছে, ধোবিকা কুত্তা, না ধরকা না ঘাটকা, না ইধারকা না উধারকা, যেদিকে একটু আকর্ষণ পাবে একটা বিড়ি দেন চলে যাবে, এক পয়া চাল দেন চলে যাবে। এই শ্রেণীর মানুষ আছে বেশি, এরা এই হাওয়া দেখেই ছুটতে থাকে, বুঝবে না যে এটা ভালো না মন্দ। এখন এই পার্টি জিতেছে, হ্যাঁ হ্যাঁ ওই পার্টি ভালো, এই পার্টির উন্নয়ন আছে, এই পার্টির অমক, এই পার্টির তমক, এই দলটা ভালো। তখন অধিকাংশ মানুষ তখন কি করবে, ওই দিকে ছুটবে, ফলে দেখবেন ওরা আবার কিসে আসে, ক্ষমতায় আসে, ক্ষমতাসীন হয়ে যায়। এই হচ্ছে সমস্যা, যে খেয়াল খুশি বা যে কোনো হোক না কেন, যে কোনো নেতা খাড়া যখন হবে এবং মানুষের যখন পালে হাওয়া লাগবে, তখন ছুটবে সেই দিকে যেদিকে বিপরীত থেকে হাওয়া আসে, আল্লাহ মুস্তাহান। প্রত্যেক দলেরই দাবি তারাই হকপন্থী, প্রত্যেক দলই অপর দলকে ভ্রষ্ট মনে করে। অনেক সময় মনে হয় জাতির মৌলিক নামে সকলেই ঐক্যবদ্ধ, কিন্তু আসলে তারা অভ্যন্তরে ছিন্ন ভিন্ন। দূর থেকে দেখলে মনে হয় সমুদ্র মেঘ মিলে একাকার হয়ে আছে, দূর থেকে দেখেন মনে হবে সমুদ্র দাঁড়িয়ে দেখেন তো মনে হবে যেন মেঘটা কোথায় ঠেকে আছে, সমুদ্রে ঠেকে আছে। কিংবা এই যে পৃথিবীতে দেখেন তাকিয়ে আপনি দেখতে পাবেন যে হাও আকাশটা যেন মাটিতে ঠেকে আছে, কিন্তু মাঝখানে আসলে কত বিশাল পার্থক্য। সেই রকমই আপনি দেখবেন মুসলমানদেরকে মনে হয় যেন সবাই এক, কিন্তু না। আপনি যে কোনো জাতি, শুধু মুসলমানই কেন, খ্রিস্টানদেরকে দেখেন, ইহুদদেরকে দেখেন, আপোষের মধ্যে একতা নেই। মুসলমানদের মধ্যে সেটা থাকা উচিত ছিল না, এত কোরআন হাদিসে নির্দেশ থাকা সত্ত্বেও মুসলমানদের মধ্যেও সেটা হয়ে গেছে। ফলে বুঝতেই পাচ্ছেন যে মুসলমানরা দলাদলিতে মেতে গেছে, দলাদলি করছে সামান্য একটা ত্রুটি নিয়ে। আপনার সঙ্গে আমার মতের মিলল না, আমি একটা দল বানিয়ে নিলাম। আপনি আমার নেতা ছিলেন, আপনার সঙ্গে আমার ফতোয়ায় মিলল না, আমি আপনার আলাদা দল, আলাদা সংগঠন বানিয়ে নিলাম। এইভাবে দেখবেন দল, একটাই দল বিভিন্ন দলে বিভক্ত হচ্ছে। দেখুন সংগঠন ব্যাপারটা, সংগঠন করা নিষেধ না, সংগঠন করা যাবে না। এক ভাই প্রশ্ন করছেন যে কোন তিনজন ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন তিনজন ব্যক্তির জন্য নির্জন ভূমিতে অবস্থান করা হালাল নয়, তাদের মধ্যে একজনকে আমি নিযুক্ত না করা পর্যন্ত। ঠিক আছে, তো আমরা তো নিশ্চয়ই আমরা পরিবেশে থাকি, আমাদের কেউ না কেউ আমি থাকে। যদি বলেন রাজনীতিভাবে, রাজনীতিভাবে আমাদের নেতা আছে। যদি বলেন না দিনীভাবে, দিনীভাবেও যদি আপনি করতে চান সংগঠন, বাধা নেই, ঠিক আছে, দলবদ্ধ ভাবে বাস করেন, একজনকে আমির বানান। কিন্তু সেই আমিরকে যদি আপনি রাষ্ট্রনেতার আসনে বসান, তাকে বায়াত করেন, রাষ্ট্রনেতার মতো তার হাতে বায়াত করেন, কিংবা আপনি তাকে এমন ভাবে মানেন যে হ্যাঁ সেই সব কিছু, আর যখনই তার বিরুদ্ধে কেউ অন্য একটা ফতোয়া দিল, তারও প্রমাণ আছে, দলিল আছে, এরকম ফতোয়া সৌদি আরবে আছে তাই না? এক মুফতি অন্য মুফতির সঙ্গে ফতোয়া মিলে না, কিন্তু এরা একতাবদ্ধ আছে নাই? এইভাবে একতাবদ্ধ থাকা দরকার। কিন্তু আমাদের দেশে হবে কি, যখন এক জানরেল ফতোয়া দিলেন অন্য জানরেল সেটা মানবেন না, তখন হয়ে গেলে চলো বাবা দল, ওদের ফতোয়া এরকম আমাদের ভাবে না। চাঁদ একদিনে ঈদ হবে না? হবে না। এতে চাঁদ মামুরা একটা দল সৃষ্টি হয়েছে, চাঁদ মামুরা দল বানাচ্ছে, একই সহি আকিদার দল, বিভিন্ন জেহাদ জেহাদ নিয়ে ওরা জেহাদের ফতোয়া দেয় না, অতএব ওদের চলো আমাদের একটা দল বানাও। তারপরে তবলিগ তবলিগ ওরা তবলিগে যায় না, অতএব আমাদের একটা দল বানাও। সহি আকিদার নাই, সহি আকিদার রাজনীতি ওদের ওদের ওদের কথাতে ওদের বক্তৃতাতে আন্দোলন নেই, চলো আমাদের আন্দোলনওয়ালা একটা দল বানাও, রাজনৈতিক দল বানাও। বিভিন্ন রকমের দলে দলে দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হলো যে ঐক্যবদ্ধ ভাবে বাস করবো, কিন্তু যে দল করতে গিয়ে দলাদলি করা হয়, শুধু দলাদলি না, দলাদলি করার পরে এক দল অপর দলকে অপবাদ দেয়, এক দল অপর দলকে বিদাতি বলে, এক দল অপর দলকে কাফের বলে, এক দল অপর দলকে কি বলে খারাপ বলে, এবং আপোষে কাদা ছোড়াছুড়ি করে। এইভাবে দলাদলিতে মানুষ মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ মুস্তাহান, নিশ্চয়ই এরকম দলাদলি কাম্য নয়, যে দলাদলি করতে গিয়ে আমাকে অপর দলকে কাফের বলতে হবে, গালাগালি করতে হবে, আর সেই দলও আমাদেরকে গালাগালি করবে, আর সবাই কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে কাদা ছোড়াছুড়ি। ও একটা দলিল নিয়ে এসে ওদের কাদা ছুড়বে, ওরাও একটা দলিল নিয়ে এসে ওদেরকে কাদা ছুড়বে। এই কাদা ছোড়াছুড়ি পরিবেশে অনেক ভাই জিজ্ঞেস করছেন যে আমরা কোন দলে যাব। মানে ভাই যদি বুঝতে না পারেন, ফেতনার সময় যদি বুঝতে না পারেন হকপন্থী কারা, তাহলে কি করতে হবে? বলছেন ইতাজিল্লাল ফিরাকা কুল্লাহা, সমস্ত দল ছেড়ে দিয়ে তুমি সরে যাও, কোন দলে যাও না। যদি বুঝতে না পারো কারা হকপন্থী, দল করার দরকার নেই, আর যদি বুঝতে পারো যে হ্যাঁ এরা হকপন্থী, তাহলে সেই দলকে মেনে নাও, অপর দলকে খবরদার খারাপ বলো না, এবং সেই দল নিয়ে তোমরা দলাদলি চুল টানাটানি করো না, গদি নিয়ে গদির লোভে গদির জন্য চুল টানাটানি করো না যে আমি হচ্ছি যোগ্য আর বাকি সব অযোগ্য, ভৈপর অমক তমক নানা রকম কথা, একে অপরকে কাদা ছোড়াছুড়ি করা নিশ্চয়ই ভালো না। সুতরাং আপনার কর্তব্য আমার কর্তব্য, যদি আমি বুঝি যে এরা হকপন্থী, এদের মতটা ঠিক আছে এবং এরাই হচ্ছে সহিপন্থী, যে সহিপন্থীর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে 73 দলের মধ্যে এক দলই নাজাত পাবে, জান্নাতে যাবে, ঠিক আছে? তো সাহাবে জিজ্ঞেস করলেন সে দল কোনটা, তো বললেন যে মা আনা আলাইহি ইয়াম ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবারা যে মতাদর্শের উপরে আছি সেটাই হচ্ছে নাজাত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত দুনিয়াতে, তায়েফা মানসুরা সাহায্য প্রাপ্ত, আর তারাই মানে কিয়ামত পর্যন্ত কি করতে থাকবে, সংগ্রাম করতে থাকবে সহি আকিদার জন্য, আর জান্নাতে তারাই হবে নাজাত প্রাপ্ত, তারাই নাজাত পাবে। সেই দলেরই দলভুক্ত হওয়ার আমাদেরকে চেষ্টা করতে হবে, অন্য দলাদলি না করে সেই দল খুঁজতে হবে। যদি না পারেন খুঁজতে, তাহলে সমস্ত দল থেকে দূরে থাকুন, এটাই হচ্ছে হাদিসের ফায়সালা। ফাতাজিল আল ফিরাকা কুল্লাহা, যদিও তোমাকে কোথাও গাছের নিচে গিয়ে বাস করতে হয়, সমস্ত কিছু ছেড়ে যাও, চলে যাও, ছাগল নিয়ে বেরিয়ে যাও, তবু এই ফিতনাতে থেকো না, কারণ ফিতনার সময় তুমি কাকে অন্ধকারে মারবে তুমি জানো না। খবরদার, যদি বা বুঝতে পারো যে এরা হকপন্থী, তাহলে তুমি হকপন্থীর সাথী হও। তাহলে আল্লাহ তাআলা যেমন বলছেন কুনু মা সাদিকিন, তাই না? অতএব তাদের সঙ্গে সঙ্গ দাও, আর যদি বুঝতে না পারো তাহলে দলাদলির দরকার নেই, কি দরকার আছে গালাগালি করা, দলাদলি করা, চুল টানাটানি করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সহজ সঠিক বুঝ দেওয়া, সঠিক বুঝটাও অবশ্য দরকার আছে, সঠিক বুঝ যেন আমরা পাই, এই তৌফিক কামনা করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।